بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক হস্তি অধিপতিদের প্রতি কি করিয়াছিলেন أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ উহাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষী প্রেরণ করেন যারা উহাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করে অতঃপর তিনি উহাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করেন।